العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين যেসব কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় সেসব কারণের আজকে কয়েকটি কারণ সম্পর্কে আলোচনা করব। এর মধ্য থেকে একটি হল আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ ইযা আতাকাদা আদামা সালাহিয়াতি হুকমিল ইসলাম আও আজাযা আল হুকমা বিগাইরিহি لقوله تعالى ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون سوره مائده 44 نمبر ايات رب العالمين বলেন যে ব্যক্তি আল্লাহ যা কিছু নাযিল করেছে সে অনুযায়ী বিচার মীমাংসা করে না সে কাফের যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। আহলুল ইলম এর ব্যাখ্যা বলেন যে যেমন এখানে বলেছে যদি তার বিশ্বাস হয় ইসলামী বিধান এটা সঠিক নয় অথবা যথার্থ নয় আর এ অনুসারে বা এ ধারণা রেখে ইসলামী বিধান জারি না করে তাহলে সে কাফের, সরাসরি কাফের। আর যদি শয়তানি কুমন্ত্রণা অথবা মানুষের চাপ অথবা বর্তমানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এইসব কারণে করে তাহলে এটা হবে কুফরুন দুনা কুফরিন, অর্থাৎ বড় কুফর নয় ছোট কুফর, বড় কুফরি নয় ছোট কুফরি, এর দ্বারা ইসলাম থেকে বের হবে না। তবে এটা হবে একটা হলো বাহ্যিক দিক আর আরেকটা হলো বাতিনি বা মনের দিক। মনে কী আছে না আছে তো আমরা জানি না। যদি কোনো মানুষ ইসলামী বিধান জারি করে কিন্তু তার ভিতরে এরকম যেটা ঠিক না এমনি করি আর কি, মুসলিম হবে না ক্যাফের, ক্যাফের, বুঝতে পারছেন? শুধু বাহ্যিক করলেই হবে না, আসল জিনিস হলো মন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বাহ্যিক সাধু কিন্তু মনে সাধু নয়। তাই এত তাড়াতাড়ি এ ব্যাপারে ফতোয়া দেওয়া ঠিক না, কিন্তু তিনি বলছেন যদি কেউ এরকম করে এই ধারণা রেখে ইসলামী বিধান জারি করে না বা যে জারির চেষ্টা করে না তাহলে সে হলো কাফের। অর্থাৎ এরকম ধারণা রাখি যে এটা উপস্থিত সময় এটা প্রযোজ্য নয়। 1400 বৎসর পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন ছিলেন তখন তার জমানার জন্য প্রযোজ্য ছিল, বর্তমান জমানায় এটা প্রযোজ্য নয় এরকম যদি ধারণা রাখে তাহলে সে সরাসরি কাফের। আল্লাহ আমাদের হেফাজত করুন। এমনিভাবে ইসলামী বিধান ছাড়া কুফরি বিধানের কাছে গিয়ে বিচার প্রার্থনা করা এটাও কুফরি। সূরাতুন নিসার 65 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম তারা ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিতর্কিত বিষয়ে তোমাকে বিচারক না মানবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ববিষয়ে বিচারক, কোন বিষয়ে ইখতিলাফ মতবিরোধ সে বিষয়ে আপনি সিদ্ধান্ত নেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, তাই না? যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সিদ্ধান্ত না নিয়ে অন্য কারো কাছ থেকে সিদ্ধান্ত নেন বলেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য নয় বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য, আমি এর থেকে আলাদা, তাহলে এটা সে মুসলিম থাকবে না কাফের, কাফের হয়ে যাবে। তাই বিতর্কিত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, মোহাম্মদ সাল্লাম জানিয়ে এসছেন তা থেকে। আচ্ছা, ও আসলো আপনার কাছে, আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাপাক বলছেন, এসে আপনি যে সিদ্ধান্ত দিবেন সে সিদ্ধান্ত সে তার মন থেকে প্রশান্তির সাথে সে মেনে নেবে, বিন্দুমাত্র ইতস্ততাবোধ করবে না, আর ওয়ুসাল্লিমু তাসলিমান পরিপূর্ণরূপে মেনে নেবে, সর্বান্তকরণে তা মেনে নেবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিন বা বিচার বিধান ছাড়া অন্য কোথাও বিচার পাওয়া বা চাওয়া এটা সঠিক নয় এদিক দিয়ে খেয়াল করে। তবে কথা হলো, যদি মানুষ বর্তমানে যে চলছে আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিকভাবে বা বিভিন্ন রাষ্ট্রে বেশিরভাগ গণতান্ত্রিক সিস্টেমে বিচার কার্য সম্পাদন করা হয়, ঠিক না, এখন মানুষ ঠেকায় পড়ে করে, তো এইসব ক্ষেত্রে হয়তো আহলুল ইলম বলে এটা কুফরি হবে না, কি করবে, আর না হয় গণতন্ত্র হচ্ছে কুফরি। গণতন্ত্র কি হয়, গণতন্ত্রের দিকে আপনি মানুষকে আহ্বান জানাবেন না ইসলামের দিকে আপনি আহ্বান জানাবেন? ইসলাম হচ্ছে আসল। আপনি গণতন্ত্রের জন্য লড়াই করে করে মারা গেলেন কি, যাবেন কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্র বলতে কি বোঝা যায়, জনগণ যা চায় তাই তো। আচ্ছা বলেন তো, মুসলমান জনগণ যা চায় তাই চাইবে না আল্লাহ যা বলেন তা চাইবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলেন তা চাইবে? তো সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার, আকীদা ঠিক রাখো। মানুষের চাপে অথবা সরকারের চাপে যদি কিছু করি সেটা কি করব কি না সেটা আরেক ব্যাপার, আর না হয় মনের আকীদা হবে ওর কাছে আমি যাব না, ও আমার বিচারের মালিক না, বিচারের মালিক কে? আল্লাহ। বিচার বিধান যিনি দিবেন তিনি হলেন আল্লাহ, তাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমি চলব। যাই হোক, শেখ মোহাম্মদ বিন জামিল জাইনু রহমতুল্লাহ আলী সত্য কথা আমাদের সামনে তুলে ধরেছেন, আল্লাহ তাকে জেজায় খের দান করুন। আরেকটা কারণ, যে কারণে মানুষ দিন থেকে খারিজ হয়ে যায়, তাহলিলু মা আহাল্লাল্লাহ আও তাহলিলু মা হারামাল্লাহ। আল্লাহ যা কিছু হালাল করেছেন তাকে হারাম সাব্যস্ত করে অথবা হারাম মনে করে, আল্লাহ যা হারাম করেছেন তা সে হালাল করে অথবা হালাল মনে করে, এটা কাফের, ইসলাম থেকে খারিজ। ভালো করে বুঝবেন, একটা হলো শয়তানি প্ররোচনায় করা, এটা হচ্ছে জালিম, নিজের উপর জুলুম করছে, আর একে এটা হলো কবিরা গুনাহগার, ও দিন থেকে খারিজ হবে না, পাপী মহাপাপী কিন্তু দিন থেকে খারিজ না। কিন্তু যার এরকম আকীদা বিশ্বাস, যেমন হালালকে সে তার বিশ্বাস হলো এটা হারাম, কিংবা হারামকে বিশ্বাস করলো এটা হচ্ছে হালাল, কথা স্পষ্ট কিনা? হালালকে হারাম মনে করা অথবা হারামকে হালাল মনে করা এগুলো হলো কুফরি, এর কারণে মানুষ দিন থেকে খারিজ হয়ে যাবে, দিনের উপর থাকবে না। আর আরেকটা, মানুষ অসৎ কাজ করে সে বুঝে এটা হারাম, কিন্তু শয়তানের কারণে বা কুপ্রবৃত্তির কারণে সে এরকম করছে, এই অবস্থায় হবে পাপী মহাপাপী কিন্তু দিন থেকে খারিজ হবে না, স্পষ্ট কিনা? আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এটি সময় উপযোগী, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ পাক খরিদ বিক্রিকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এবারে কেউ যদি সুদ খায় এজন্য বলে সুদ 1400 বছর পূর্বে ওই সময়কার জন্য হারাম ছিল আর বর্তমান জমানার জন্য হালাল, কেউ যদি এ ধারণা করে তাহলে সে মুসলমান না কাফের, কাফের কাফের, বুঝতে পারছেন? সুদ হালাল না হারাম? ভালো করে, শুধু পয়সা বাড়াবেন না, বাড়াবেন না, যখন কবরে যাবেন তখন পয়সা কই যাবে? মৃত্যু আসলে আপনার পয়সা কই যাবে? পয়সা বাড়াবার জন্য সুদী ব্যাংকে অথবা নির্ধারিত মেয়াদে নির্ধারিত পয়সা কামাই করার জন্য সুদী ব্যাংকে আপনি পয়সা জমা রাখবেন, আবার পয়সা বাড়াচ্ছেন, অথবা কেউ কেউ তো এরকমও পাওয়া যায়, আমি শুনেছি এখানেও নাকি আস্তাগফিরুল্লাহ আল আযীম কিছু মানুষ সুদি লেনদেন করে আমাদের মধ্য থেকে, আছে কিনা আমি জানি না কিন্তু আমি শুনেছি। আচ্ছা বলেন তো ওরা মুসলমান কিনা, যদি মুসলিম হয় তাহলে এরকম করে কেন? কত সুন্দর রাষ্ট্র মাশা আল্লাহ, হারামাইন শরীফের রাষ্ট্র, কাবা শরীফের রাষ্ট্র, মদিনা মুনাওয়ারার রাষ্ট্র, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রে আছেন, কাবাতুল্লাহ যে রাষ্ট্রে আছে, এই রাষ্ট্রে থেকে আপনি আবার সুদি লেনদেন করেন? আবার কেউ কেউ জুয়া খেলে, পাত্তা খেলে জুয়া, কেউ কেউ অনেক রূপ ক্ষতিগ্রস্ত, তবু আবার মনে হয় আবার চান্স নেই। কত চান্স, ওই কথিত কোনো কোনো রাষ্ট্রের কথিত ধোঁকা, লটারি, লটারি কোনো কোনো রাষ্ট্রে এরকম আছে না? হ্যাঁ, যেমন থাইল্যান্ডের লটারি নাকি একটা কোনটা আমার, হ্যাঁ রে বাবা রে বাবা, ও হয়তো পয়সা নষ্ট, সময় নষ্ট, চান্স পেয়ে যাবে, পেয়ে যাবে, পরে পায় না তো গেল কই পয়সা? বলেন তো খবরদার, জুয়াতে শরিক হবেন না, হারাম। আচ্ছা কেউ যদি বলে ওগুলো আগের জমানায় ছিল হারাম, বর্তমান জমানায় হালাল, তো মুসলিম না কাফের? কাফের, মাশাআল্লাহ, বুঝতে পারছি, এগুলো অত্যন্ত জরুরি। এমনিভাবে কেউ যদি নাস্তিক্যবাদের উপর, সমাজবাদ, কথিত সমাজবাদ বা সমাজতন্ত্রের উপর বিশ্বাস করে, অথবা এমন ইজম যার মধ্যে এমন মতাদর্শ দিন বলতে কিছুই নাই, এর উপর বিশ্বাস, মানে দিন বিন কী করে, এগুলো এমনিই চলে, কিছু লোক এরকম তো এই অবস্থায় সে তো দিন মানল না, আল্লাহর দিন ছাড়া অন্য কিছু অন্বেষণ করছে। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে মানল, সে যে কোনো আমল করুক না কেন, যতই জনসেবা আর গণসেবা করুক না কেন, একটাও আল্লাহর পক্ষ থেকে তা কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না, যেহেতু সে দিন ছাড়া অন্য পথ অবলম্বন করছে। তাই সমাজতন্ত্র, কথিত গণতন্ত্র বা এর সব, অথবা নাস্তিক্যবাদ, এগুলো এর মধ্যে সামিল। আপনি মানবেন ইসলাম, আপনি আবার ইসলাম আবার গণতন্ত্র উভয়টা মিলে কাজ করলে হবে কীরকম? আচ্ছা বলেন তো ইসলাম এক না ইসলাম আর গণতন্ত্র দুটোটা মিলে এক, মানে ইসলাম আলাদা গণতন্ত্র আলাদা? আপনি যদি বলেন ইসলাম মানি তাহলে গণতন্ত্র মানবেন কীরকম? আর দেখছেন তো আন্তর্জাতিক বিশ্বে কী অবস্থা হচ্ছে, আমাদের দেশে থাকান তো, আমাদের দেশের দিকে বা অন্য রাষ্ট্রের দিকে, প্রতিবেশী রাষ্ট্রের দিকে তাকান, দেখবেন কী অবস্থা, দেখলেন কীরকম আসছে গণতন্ত্রের ধ্বজাধারীরা, নাম নেয় গণতন্ত্র কিন্তু আসলে দেখা যায় ওরা হচ্ছে স্বৈরাচারী, বর্তমানে যেটা চলছে বেশিরভাগ। তাই এইসব তন্ত্রমন্ত্র থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। আকীদা ঠিক করুন, এমন দল করবেন না যে দলে বেদাতও আছে আবার হেদায়াতও আছে, মানে দুটোটা রাখে আর কি, বলে এটাও ঠিক এটাও ঠিক করে কিনা, শিরিকও আছে বেদাতও আছে, ক্ষমতা পাওয়ার জন্য স্মৃতিসৌধের সামনেও মাথা নত করে, সবাই বলি নাউজুবিল্লাহ, আছে কিনা, সব নষ্ট করে দিল। মুসলিম মাথা নত করে একমাত্র রব্বুল আলামিনের সামনে, আর কারো সামনে করে না। তাই মুসলিম আল্লাহর দিকে এগিয়ে আসুন, হকের পথে এগিয়ে আসুন, মনে তন্ত্রমন্ত্র রাখবেন না, নির্ভেজাল হওয়ার চেষ্টা করুন। বিন্দুমাত্র যদি শিরক আপনার মধ্যে থাকে তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনলো আর ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করলো না, হাযা যুলমিন, বুঝছেন, যদি কুফরি হয় শিরিক হয় খালাস, কুফরি আর শিরিক। আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আপনার মধ্যে কুফরি, বড় কুফরি আছে, আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আপনার মধ্যে বড় শিরিক আছে, আপনার এই সব ইবাদত যতই ইবাদত করেন না কেন আপনার সব ইবাদত নষ্ট, ইবাদত আল্লাহর দরবারে কবুল না। তাই শিরক থেকে বাঁচা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি ওয়াজিব। আচ্ছা, যদি কোনো ব্যক্তি দিন ছেড়ে অন্য দিন অবলম্বন করে, দিন ইসলাম ছেড়ে দিল অন্য দিন, বলে খ্রিস্টানটিও একটা দিন, জিউজ বা ওই যে ইহুদিজমও একটা দিন, তাহলে মুসলমান না কাফের? কাফের। দিন ছেড়ে যদি খ্রিস্টান হয়ে যায়, দিন ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যায়, ও কাফের, মুরতাদ। ওর বিধান হলো মান বাদদালা দীনহু ফাকতুলু। সহিহ বুখারীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার দিন পাল্টে দে তাকে তোমরা হত্যা করো। তো ইসলামী বিধান হলে, ইসলামী রাষ্ট্র হলে ওকে আর ছাড়া যাবে না হত্যা। তবে যদি ঘোষণা দেয় দৃঢ়হীনভাবে, আমি ইসলাম বুঝিনি, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, তাহলে ওই সময় উপস্থিত সময়ে সরকার বুঝবেন কী করবেন কি না, তাহলে হয়তো তাকে মাফ করবেন, ওটা তিনি বুঝবেন। তাই মান বাদদালা দীনহু ফাকতুলু, যদি কোনো মুসলিম খ্রিস্টান হয়ে যায় ওকে হত্যা করা ওয়াজিব, যদি ইসলামী রাষ্ট্র হয়। কথা বুঝবেন, বলবেন না তারও একটা দিন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, হেদায়ত দিন। আচ্ছা, যদি কোনো মুসলিম নাস্তিক হয়ে যায়, মুরতাদ কি না, যদি কোনো মুসলিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুরতাদ কি না, যদি মুসলিম কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলিম কি না, আগে আলোচনা গেছে, যদি কোনো মুসলিম সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলিম কি না, মুরতাদ, কাফের। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো মুসলিম সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ও কি, কাফের। যদি কোনো মুসলিম হজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ও কাফের। যদি কোনো মুসলিম দিন ছেড়ে অন্য দিন কবুল করে নেয়, তাহলে ও মুসলিম থাকলো না, ও কি হয়ে গেল, কাফের। স্পষ্ট, আল্লাহ আমাদের হেদায়ত দিন, বুঝার তৌফিক দান করুন। এমনিভাবে বিধর্মীদেরকে মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করা, কাফেররা মুসলিম একটি গ্রুপের বিরুদ্ধে লড়াই করছে, তো আপনি কী করলেন, ওই মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করলেন, এটা কুফরি। তবে অনেকটা আছে, আপনারা বুঝেন না বা আমরা বুঝি না, নাম নেয় মুসলিম কিন্তু বাস্তবে কাফের, ওইটা কিন্তু আরেকটা দিক, নাম নেয় মুসলিম কিন্তু বাস্তবে মুশরিক, ওইটা উপস্থিত সময়ে সরকার বুঝবে কি না। তাই আপনি দূর থেকে বুঝবেন না, এরা কি, যেসব শিয়াদের এই আকিদা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পবিত্র না, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভালো ছিলেন না, কাফির না, কাফির না, কাফির, ঠিক না, কাফির আলাতুল, ওদেরকে শিয়া বলা, মুসলিম বলবেন না। তাই ইজমালিভাবে শিয়াদের আকিদা খুব খারাপ, না জানার কারণে আমরা অনেকেই বলি শিয়া মুসলিম, কি শিয়া মুসলিম, ভিতরে ঢুকেন দেখবেন কি অবস্থা, আকিদা খুব খারাপ শিয়াদের, তাদের আকিদা, তাদের ইমাম পর্যন্ত কোনো নবী, ইমামের যে মর্যাদা আছে সে মর্যাদা পর্যন্ত কোনো নবী, কোনো ফেরিস্তা, কোনো ফেরিস্তা, কোনো রসুল পৌঁছাতে পারেন না, তাদের ইমামদের এরকম মর্যাদা। আচ্ছা বলেন তো, যদি কারো এই মর্যাদা হয় সে মুসলিম না কাফের? হাসবুনাল্লাহ ওয়া নিউমাল ওয়াকিল, তুই এত তাড়াতাড়ি বলবেন না, হ্যাঁ মুসলিমের বিরুদ্ধে লড়াই হচ্ছে, কোথায় মুসলিম, জিনিসটা বোঝা দরকার। এমনিভাবে যারা আল্লাহর অস্তিত্ব মানে না, তাদেরকে কাফির না বলা, যদি কেউ বলে না ও কাফির না, সে কাফির, কথা বুঝছেন, যে বলে আল্লাহই নাই, আপনি বলে কী বলবেন, মাঝে মধ্যে সে তো এরকম বলে আল্লাহ একবার মসজিদেও যায়। আচ্ছা, মসজিদে গেলেই কি মানুষ মুসলমান হয়ে যায় যদি আকিদা ঠিক না হয়? এরকম কিছু অমুসলিম হিন্দুকে আমি দেখেছি, এখানে এখনও থাকতে পারে, রমজান মাস আসলে মুসলমানদের সাথে তারা মিলে তারাও রোজা রাখে, সিয়াম পালন করে, আছে কি না, তো এই সিয়াম পালন করার কারণে সে কি মুসলমান হয়ে গেল? আচ্ছা, হয়তো কোনো কোনো অমুসলিম আপনি পাবেন কোনো কোনো জায়গায়, ওই যারা দুর্বল ইমানদার যারা আর কি, ওদের সাথে যায় মসজিদেও চলে যায় সলাতও পড়ে, যদি রোজা রাখে তো রোজও থাকতে পারে, অসম্ভব কি? তো এই জন্য কি আপনি তাকে বলবেন যে মুসলিম? আল্লাহ আমাদের হেদায়াত দিন, বোঝার তৌফিক দিন। এমনি ভাবে ইহুদি নাসরানাদেরকে কাফির বলে না। যদি কেউ এরকম হয় সে মুসলমান না কাফের? কাফের। আরেকটা আর দলিল পেশ করতে হবে, এটা স্পষ্ট। কিছু লোক আছে সুফি মুসলমানদের মধ্যে যারা বলে সৃষ্টি আর স্রষ্টা এক, অর্থাৎ সমস্ত মিলে সবই এক। আচ্ছা কি বলেন, যদি বলে সবই এক, সৃষ্টি স্রষ্টা এক, তাহলে সৃষ্টি যা করে সবই তো আল্লাহ করছেন, নাউজুবিল্লাহ, তাই হচ্ছে না? আল্লাহ যা করছে সৃষ্টি করছে, অতএব সৃষ্টি স্রষ্টাকে এক মনে করলো, এই অবস্থায় ও মুসলিম না কাফের? কোয়েস, ভালো করে বুঝবেন। আচ্ছা যদি বলে সৃষ্টি স্রষ্টা এক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর অবাধ্য, আল্লাহর নাফরমান, কাফির, কুফার, ওদেরকে জাহান্নামে জ্বালাবেন, তাই না? এবারে যে বলে সৃষ্টি এবং স্রষ্টা এক, তাহলে স্রষ্টা যে তার নাফরমান সৃষ্টিকে আগুনে জ্বালালেন অথবা জাহান্নামে নিক্ষেপ করলেন, এই অবস্থায় শাস্তিকার হচ্ছে। কথা বুঝতে পারছেন স্পষ্ট? অতএব ওয়াহদাতুল উজুদ যারা বলে, অর্থাৎ সমস্ত সৃষ্টি এক, ওরা হচ্ছে কাফির। আর এদের একজন ছিল মনসুর হাল্লাজ। আপনার নাম শুনেছেন না বাংলাদেশ? বলে মনসুর হাল্লাজ নাকি আল্লাহর ওলি? কি ছিল আল্লাহর ওলি? শয়তানের ওলি। যে বলে আনাল হক, আমি আল্লাহ, সে আল্লাহর ওলি না শয়তানের ওলি? স্পষ্ট, শয়তান খবিস। যে নিজেকে আল্লাহ দাবি করে সে কিরকম মুসলিম হয়? আপনি আবার বলছেন মনসুর হাল্লাজ আল্লাহর ওলি? প্রসিদ্ধ কিনা এটা? ও আনাল হক বলেনি, সে আনাল হক বলেছে, বলতো আমি আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনিভাবে আরও কোনো কোনো সুফি আছে, সুফি মতাদর্শের অধিকারী, বলছে মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা ওয়া মাল্লাহু ইল্লা রাহিবুন ফিল কানিসাতি, নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো একটা সুফি বলেছে কুত্তা আর শুয়োর ওরাই তো আমাদের ইলাহ। দেখছেন, তার মানে কি? সব সমান, সবই এক, সৃষ্টি স্রষ্টা এক। তাই তার আকিদা হলো কুকুর শুকর ওরা কিছু না, আমাদের ওরাই ইলাহ। আবার বলছে ওয়ামাল্লাহু ইল্লা, নাউযুবিল্লাহ, আরবি বলবো কি না, এখন তিনি উল্লেখ করেছেন শেখ মোহাম্মদ বিন জামিন জুনু, বলছে এই যে গির্জার যে রাহিব সন্ন্যাসী ওই হচ্ছে আমাদের ইলাহ। বলেন তো আকিদাটা কীরকম হয়? আর এই আকিদাই ছিল মনসুর হাল্লাজের। সে ছিল একটা অদ্বৈতবাদী, মুশরিক, মুরতাদ। মুশরিকটা বলে কি? মুরতাদ, দিন থেকে খারিজ। তাই তখনকার উলামা একরাম ফতোয়া দিয়েছিলেন তাকে হত্যা করার জন্য, সুরবিদ্ধ করা হয়েছে। উলামা একরাম ফতোয়া দিয়েছেন ওকে, জালিম হাদা, হত্যা করো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর ওই জালিম বর্তমানে অনেক লোকের কাছে হয়ে যাচ্ছে আল্লাহর ওলি, নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি হয় না, শয়তানের ওলি, শয়তানের ওলি। ভালো করে বোঝার দরকার, আকীদা আমরা ঠিক রাখবো, বুঝতে পারছেন? আর না হয় বলতে হবে পাগল। যদি কেউ আমি আল্লাহ, আমি আল্লাহ, আউযুবিল্লাহ, হয়তো বলবে পাগল, তাই না? আর নাইলে তুমি যদি বলো না তার বুদ্ধ শক্তি সব মজুদ, তাহলে সে পাগল না, সে কি হলো? মুরতাদ, কাফের, দিন থেকে খারিজ, কখনো বের হবে না। এর চেয়ে বড় শয়তান আর কি হতে পারে যে নিজেকে ইলাহ দাবি করে? আস্তাগফিরুল্লাহ। এমনি ভাবে এরকম আকীদা পোষণ করা যে আমাদের ওলিরা, কুতুবরা, কথিত গৌসরা দেশ পরিচালনা করে, শহর পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, মহাদেশ পরিচালনা করে, যাদের এই আকীদা, ওরা হচ্ছে মুশরিক। ওরা কি হলো? মুশরিক। আচ্ছা বলেন তো শহর কুতুব আছে কিনা আমাদের দেশে? বলে কিনা সুফিরা শহর কুতুব, দেশ কুতুব, কি কুতুব, কি কুতুব, ওতর, হৌস, আওতার, আবদার, অনেক কিছু। তবে আবদাল কথা আরেকটা, আবদালের ব্যাপার যদি বলে এরকম বাদাল একজনের উপর একজন করে আসছে মুসলমানরা মুশকিল, খলিফার অর্থে হয়তো সহি, কিন্তু ওদের আকিদা হচ্ছে অন্যরকম, বলছে শহর পরিচালনা করে শহর কুতুব মৌজুদ, কী করলো কোন দিন, কোনো দিন তো আর দেখলাম না শহর শহর পরিচালক, কত জলোচ্ছ্বাস বলোচ্ছ্বাস আসছে, কত ভূমিকম্প হয়ে যায়, হ্যাঁ ওরা যায় কই? তাহলে রাষ্ট্র পরিচালনাকারী এইসব লোকজন না আল্লাহ, ইউদাব্বিরুল আমরা, আপনাদের আকিদা কি সব কিছুর পরিচালককে প্রতিপালককে মাশাল্লাহ, আপনাদের আকিদা যদি এরকম হয় তাহলে আপনার বসলেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশ গিয়ে আবার পরিতন্ত্র নেবেন না, যারা আগে এই তন্ত্রে লিপ্ত ছিলেন আপনারা তওবা করে ফিরে আসুন, হকের পথে চলে আসুন, তন্ত্রমন্ত্র বাদ দিন, কারণ মানুষ যত বড়ই গুণা করুক না কেন যদি সে তওবা করে আল্লাহর দিকে রুজু করে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদের আকীদা বিশ্বাস সব কিছুর পরিচালক আল্লাহ, আমাদের আকীদা বিশ্বাস সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ, আমাদের আকীদা বিশ্বাস আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদের আকীদা বিশ্বাস আমাদের ইলাহ একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন, আকীদা বিশ্বাস ঠিক করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিউল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين